তার কৃষ্ণ চূড়া রঙ্গর নালি ওঢ়ণী হয় মস্ত মস্ত আখিরে মস্ত চাহানি তার কৃষ্ণ চূড়া রঙ্গর নালি ওঢ়ণী হয় মস্ত মস্ত আখিরে মস্ত চাহানি দক্ষিণী ঝিও পাটি ফিটুনি ভাব পিরতি কিছু বুঝুনি পৌর কানি ছাড়ুনি তার কৃষ্ণ চূড়া রঙ্গর নালি ওঢ়ণী হয় মস্ত মস্ত আখিরে মস্ত চাহানি আল কহিলে কাল বুঝে চাল কহিলে মাল ভুষা কহিলে দোষা বুঝে ঝিও সে কমাল আরে আল কহিলে কাল বুঝে চাল কহিলে মাল ভুষা কহিলে দোষা বুঝে ঝিও সে কমাল চেহারা তার পুরা লহুণী পাখ গলে মারে কহুণি ডাকে বয়ানি চূড়া রঙ্গর নালি ওঢ়ণী হয় মস্ত মস্ত আখিরে মস্ত চাহানি বোল কহিলে খোল বুঝে খোল কহিলে ঢোল দিল মাগিলে বিল দিয়ে মামলা হরি বোল আরে বোল কহিলে খোল বুঝে খোল কহিলে ঢোল দিল মাগিলে বিল দিয়ে মামলা হরি বোল হয় রে মোর চারু পানি মন কু মন ভাবে সিয়ানি কুছারে মারে ফুটানি কৃষ্ণ চূড়া রঙ্গর নালি ওঢ়ণী হয় মস্ত মস্ত আখিরে মস্ত চাহানি তার কৃষ্ণ চূড়া রঙ্গর নালি ওঢ়ণী হয় মস্ত মস্ত আখিরে মস্ত চাহানি তখিনী ঝিও পাটি ফিটুনি ভাব পিরতি কিছু বুঝুনি পৌর কানি ছাড়ুনি